রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা সমাপ্ত করেছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার সময়ে পরিচালিত বিজয় অভিযানগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সামনের পর্বের মাধ্যমে আমাদের পুরো সিরিজকে সমাপ্ত করার ইচ্ছা রাখি। মধ্যবর্তী পর্ব আজকের এই পর্বে আমরা কিছু বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন গজওয়া বা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিবিধ বিষয়। প্রথম পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা এবং সঠিক কাজে সঠিক মানুষকে নিয়োজিত করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার যুদ্ধের আমিরদেরকে যুদ্ধের ময়দানে হদ কায়েম করতে নিষেধ করেছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে যারা বিভিন্ন অপরাধ করেছে সেই অবস্থায় যদি তাদের উপর শাস্তি কার্যকর করা হয়, যখন কিনা যুদ্ধ অবস্থা, সেই ক্ষেত্রে তারা বিগড়ে যেতে পারে এবং প্রতিপক্ষ সৈনিকদের সঙ্গে জয়েন করতে পারে, ফলে যে ক্ষতি হবে সেটা সেই অবস্থায় তাদের উপরে হদ স্থগিত রাখার থেকেও গুরুতর। ওমর ইবনে খাত্তাব তিনি বাহিনীর আমিরদেরকে নির্দেশ দিতেন যে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে আগ্রহী তাদের ব্যাপারে তোমরা নমনীয় হও এবং কিছু ভুল ত্রুটিকে তোমরা উপেক্ষা করো। হতে পারে যে তাদের চরিত্রে হয়তো কিছু ভুল ত্রুটি কমতি রয়েছে, আচরণগত কিছু সমস্যা রয়েছে, কিন্তু এগুলোকে তোমরা এড়িয়ে যেতে চেষ্টা করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখেছেন সেনাপ্রধানদের কাছে। চিঠি লিখে তিনি উল্লেখ করেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো আমির কাউকে হদের শাস্তি কার্যকর করবে না। হতে পারে যে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সে শয়তানের ওয়াসওয়াসের মাধ্যমে বিভ্রান্ত হবে এবং তখন সে মুসলিম শিবির ছেড়ে দিয়ে শত্রু শিবিরে যোগদান করবে। কাজে এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতার একটি অংশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বুখারীর হাদিসে জানিয়েছেন যে তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে শয়তানকে সাহায্য করো না। এই কথার অর্থ হচ্ছে যে এমন কিছু করা যাবে না যার মাধ্যমে আপনি কিনা আপনার মুসলিম ভাইয়ের উপকার করতে গিয়ে তার ক্ষতি করে বসলেন এবং তার বিরুদ্ধে শয়তানকে তাকে সহযোগিতা করলেন। যেমন উদাহরণস্বরূপ, আপনার কোনো একজন মুসলিম ভাই সে হয়তো কোনো একটি ভুল করে ফেললো, সেই ক্ষেত্রে আমরা তাকে সংশোধন করতে গিয়ে অনেক বেশি কঠোরতা দেখিয়ে ফেললাম, তখন যেটা ঘটবে যে সে অপমানিত বোধ করতে শুরু করবে এবং তার কাজের পক্ষে সে বিভিন্ন রকমের যুক্তি পেশ করতে শুরু করবে আত্মপক্ষ সমর্পণ করতে গিয়ে, ফলে নিজের অজান্তেই সে শয়তানের পক্ষ নিয়ে ফেলবে। অথবা এমন হতে পারে যে কোনো একজন ব্যক্তি সে ইসলামে এসেছে, হয়তো অতীতে তার একটা খারাপ সময় ছিল, সে বিভিন্ন রকমের কাজে লিপ্ত ছিল, এরপরে সে নিজের ভুল বুঝে তওবা করে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। এখন কেউ যদি তার অতীতের ভুল নিয়ে তাকে ছোট করা শুরু করে, হাসি তামাশা মজা বিদ্রুপ করতে শুরু করে, কিংবা অন্যান্য মানুষের মধ্যে এমন ধারণা জন্মাতে শুরু করে যে আগে তো সে খুব খারাপ মানুষ ছিল, ফলে এই ব্যক্তির ক্ষেত্রেও এই আশঙ্কা থাকে যে সে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে হয়তো সে বলে বসলো যে ঠিক আছে, আমি আর তোমাদের সঙ্গে নেই, আমি আগে যেমন ছিলাম তেমনই থাকব। এরকম কাজ করলে আমরা আমাদের ভাইয়ের বিরুদ্ধে শয়তানকে বিজয়ী করলাম, শয়তানকে সাহায্য করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার পুরো খিলাফত সময়েই মুসলিমদের একের পর এক বিজয় অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। একসঙ্গে এতগুলো যুদ্ধ পরিচালনা করা এবং একই সঙ্গে যারা যুদ্ধ করছে সেই যোদ্ধাদের মধ্যে নিজেদের যে ঐক্য সেটাকে ধরে রাখা সহজ কোনো বিষয় ছিল না, কারণ যুদ্ধ হলো কোনো একটি মানুষ কিংবা জাতিকে পরীক্ষা করার সবচেয়ে কঠিন পরীক্ষা। নানা রকমের সেন্সিটিভ ইস্যু থাকে, সেই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে শয়তান চেষ্টা করে যে একটি সৈন্যবাহিনীর মধ্যে কীভাবে বিভক্তি সৃষ্টি করা যায়, বিবাদ লাগিয়ে দেওয়া যায়, যখন কিনা সবার হাতেই রয়েছে অস্ত্র। কাজেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সে ব্যাপারে খুবই সাবধান থাকতেন যে মুসলিমদের ঐক্যকে ধরে রাখতে হবে, এবং এই বিষয়ে অসাধারণ একটি উদাহরণ আমাদের সামনে রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময় আমির ছিলেন সালমান ইবনে রাবিয়া আল বাহলি। তিনি একটি সমস্যায় পড়লেন তার অধীনস্থ দুজন ব্যক্তিকে নিয়ে। সেই দুজন ব্যক্তি কারা? তারা হচ্ছেন তুলাইহা আল আসাদি এবং আমর বিন মাদি ইয়াকরিব। এই পরবর্তী দুই ব্যক্তি সম্পর্কে আমরা জানি যে তারা ছিলেন প্রাক্তন মুরতাদ। তুলাইহা আল আসাদি শুধুমাত্র সাধারণ কোনো মুরতাদ ছিল না, সে ছিল মুরতাদদের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, সে নিজেকে মিথ্যা নবী হিসেবে আবির্ভূত করেছিল, কাজেই খুবই মারাত্মক একজন ব্যক্তি সে ছিল। শেষ পর্যন্ত সে আবারও তওবা করে ইসলামে দাখিল হয়েছে, কিন্তু এরকম ব্যক্তিদের ক্ষেত্রে তাদের সেই অতীতের কর্ম কিংবা তাদের অপরাধ কিংবা তারবিয়ার ঘাটতি ইত্যাদি কারণে কিংবা আচরণগত বিভিন্ন ত্রুটি এগুলো থেকে যেতে পারে, খুবই স্বাভাবিক। এরকম কোন একটি ইস্যুতে সালমান ইবনে রাবিয়া আল বাহিলি, যিনি বাহিনীর আমির ছিলেন, তাদের সঙ্গে এই দুই ব্যক্তির একটি বিবাদ সৃষ্টি হলো। খবর ওমর ইবনে খাত্তাবের কাছে চলে আসলো এবং সুবহানাল্লাহ, এই বিষয়টি বেশ লক্ষণীয় বিষয় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনাতেই অবস্থান করতেন, কিন্তু এমনভাবে তিনি চোখ কান খোলা রাখতেন যে কোথায় কী ঘটছে প্রত্যেকটি বিষয়ের নিয়মিত সংবাদ তিনি তার লোকজনের মাধ্যমে নিয়মিত সংবাদ গ্রহণ করতেন, যেন ওমর ইবনে খাত্তাব মদিনাতে থেকেই সবার সঙ্গে উপস্থিত রয়েছেন এমন একটি বিষয়। সংবাদ ঠিকই ওমর ইবনে খাত্তাবের কাছে চলে আসলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পৃথকভাবে দুইজনের কাছেই চিঠি পাঠালেন এবং এটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উপদেশ দেওয়ার, নাসিহা দেওয়ার একটি ইউনিক ধরন। কারোর মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেলে তিনি পৃথকভাবে দুইজনকে ডেকে নিয়ে পৃথকভাবে শাসাতেন এবং তাদেরকে উপদেশ দিয়ে মীমাংসা করার চেষ্টা করতেন। ওমর ইবনে খাত্তাব সালমান রাবিয়া আল বাহিলি তাকে চিঠি পাঠিয়ে বললেন যে তুমি আমর বিন মাদি ইয়াকরিবের সঙ্গে যা করেছ তার খবর আমি পেয়েছি এবং তুমি ভালো কোনো কাজ করনি। আমি যদি যুদ্ধের ময়দানে তোমার জায়গায় থাকতাম তাহলে আমর এবং তুলাইহার কথা শুনতাম, তাদেরকে নিজের কাছাকাছি রাখতাম, কারণ যুদ্ধের ব্যাপারে তারা দক্ষ এবং অভিজ্ঞ। এরপর যখন যুদ্ধ শেষ হয়ে আসবে, মুসলিমদের এলাকায় তুমি যখন চলে আসবে, সেই অবস্থায় তুমি তাদের সঙ্গে সেই আচরণ করতে পারো যে ধরনের কাজ তারা করেছে, যার যোগ্য তারা। এবং সেই অবস্থায় অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে শান্তিপূর্ণভাবে একটি শহরে চলে আসলে সেই ক্ষেত্রে তুমি তাদেরকে কোরআনের আলিমদের সঙ্গে বসিয়ে দাও এবং যারা ফকিহ বিজ্ঞ জ্ঞানী তাদের সঙ্গে তুমি বসিয়ে দাও, অর্থাৎ তাদের আত্মশুদ্ধি, আচরণগত ত্রুটি সংশোধন করা বা ইসলাহের জন্য। ওমর ইবনে খাত্তাব আমর বিন মাদি ইয়াকরিব তাকেও পৃথকভাবে উপদেশ দিলেন এবং বললেন যে তুমি তোমার আমিরের সঙ্গে বিবাদে জড়িয়েছ, তাকে অপমান করেছ, আমার কাছে এই খবর এসেছে। আমি শুনেছি যে তোমার কাছে নাকি এক মারাত্মক তরবারি আছে যার নাম হচ্ছে আসসাম সামাহ। খুবই ভালো কথা, শুনে রাখো, আমার কাছে যে তরবারি আছে তার নাম হচ্ছে আল মুসাম্মিম, এবং আমি আল্লাহর কসম করে বলছি ওই তরবারি দিয়ে যদি আমি তোমার উপরে আঘাত করি তোমার সব কাহিনী শেষ হয়ে আসবে। চিঠি পেয়ে ওমর ইদলানহুর এই চিঠি পেয়ে আমর বিন মাদি ইয়াকরিব তিনি বললেন, আল্লাহর কসম, ওমর যদি এটা করতে চান তাহলে অবশ্যই তিনি সেটা করতে সক্ষম। সুতরাং এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সমস্যাকে সমাধান করে দিলেন। এই বিষয়ে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমর বিন মাদি ইয়াকরিব কিংবা তুলাইহা আল আসাদি তারা তো মুরতাদ হয়ে গিয়েছিল একটা সময়ে, এর থেকে বড় অপরাধ আর কী হতে পারে। কিন্তু যুদ্ধের কাজে তাদের দক্ষতা ছিল, ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের যে দক্ষতা ছিল সেটাকে মূল্যায়ন করার জন্য আমিরকে নির্দেশ দিয়েছিলেন যে যুদ্ধের কাজে তারা দক্ষ যোগ্য, কাজেই সেই কাজে তাদের অতীতের ভুল ত্রুটির দিকে দৃষ্টি না দিয়ে তাদের দক্ষতা এবং যোগ্যতাকে তুমি ব্যবহার করো। এই বিষয়ে আরও লক্ষ্য করা যায় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর সিদ্দিকের সেই আইনকে উঠিয়ে দিয়েছিলেন যে মুরতাদদের সামনে তিনি সুযোগ দিয়েছিলেন যে তারা এবারে এখন ইসলামে দাখিল হয়েছে এবং লম্বা একটি সময় চলে গিয়েছে, কাজেই তারা ইসলামের পক্ষে যুদ্ধ করতে পারে, জিহাদ করতে পারে, এবং তাদেরকে তিনি মুসলিম সেনাবাহিনীতে যোগদান করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই ক্ষেত্রেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি বিশেষ নির্দেশনা প্রদান করেছিলেন। তিনি সেনাপতিদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কোনো একজন প্রাক্তন মুরতাদকে কখনও কোনো আমির বা কমান্ডারের পদ প্রদান করবে না, কোনো 100 লোকের উপরেও নয়। কাজেই সুযোগ দিলেও যেখানে সতর্ক থাকার প্রয়োজন ছিল সেখানে ওমর ইবনে খাত্তাব ঠিকই সতর্ক থাকতেন। তুলাইহা কিংবা আমর বিন মাদি ইয়াকরিব তাদের যুদ্ধে পারদর্শিতা ছিল, কিন্তু অন্যান্য বিষয়ে হয়তোবা তাদের মধ্যে কিছু কমতি ছিল। কাজেই সেই আবারও তারবিয়া বা প্রশিক্ষণ বা আপব্রিঙ্গিংয়ের যে গড়ে তোলার যে পদ্ধতি সেই বিষয় নিয়ে কিছু কথা বলার জায়গা এখানে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে সেই ঘটনা যে তিনি যখন কিনা রোম কিংবা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য মুসলিম সৈন্য দলে মুজাহিদিনদেরকে রিক্রুট করছিলেন সেই সময়ের ঘটনা। সেই সময় সব ধরনের মানুষেরা এসে সৈন্যবাহিনীতে মদিনাতে এসে যোগদান করছিল। অনেকেই বেদুইন ছিল, অনেকে গ্রাম অঞ্চলের দূর দূরান্তের অঞ্চলের বাসিন্দা, তারা এসে মদিনায় যোগদান করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কোথায়? দুইটি স্থানে, প্রথমত মক্কা এবং পরবর্তীতে মদিনাতে। অন্য কোনো স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি থিতু হননি, তার বসতি স্থাপন করেননি। ফলে এই দুইটি স্থানের মানুষেরাই সবচেয়ে বেশি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত সাহচর্য লাভ করতে পেরেছেন, কাছাকাছি পেয়েছেন, কাছ থেকে দেখতে পেরেছেন, একই অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছেন, যারা ছিলেন মদিনাতে কিংবা যারা মক্কাতে। অপরদিকে যে সমস্ত গোত্রগুলো মক্কা মদিনার বাইরে বসবাস করত, তারা তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রেখে তাকে দেখেন অনুসরণ করার সুযোগ তারা লাভ করতে পারেনি। এটা মক্কা বা মদিনার যারা সাহাবি ছিলেন তারা পেয়েছেন। কাজী সাহাবা ইকরামদের মধ্যেও বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের স্তরে ছিলেন যারা সবচেয়ে বেশি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে পেয়েছেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অন্যান্য সাহাবা ইকরাম, আশরা মুবাশশারা, তারা রয়েছেন, এবং পরবর্তী পর্যায়ে রয়েছেন সেই বাইয়াতুর রিদওয়ানের 1400 জন সাহাবি। তারাই হচ্ছেন ধাপে ধাপে প্রথম পর্যায়ে যা সাহাবা ইকরাম, তারা সেই 1400 সাহাবি, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ সেই সমস্ত মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যারা গাছের নিচে আপনার কাছে আনুগত্যের শপথ করেছিল। এবং সাহাবিদের মধ্যে সাধারণ স্তরের সাহাবি কারা, যারা একেবারে শেষের দিকে ইসলাম কবুল করেছেন, মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছেন। এবং এই স্তরভেদ সম্পর্কে, মর্যাদার কম বেশি পার্থক্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাক মিন ক্বাবলিল ফাতহ ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতান মিনাল লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর রাস্তায় অর্থ খরচ করেছে কিংবা যুদ্ধ করেছে, এবং যারা পরবর্তী, তারা সমান নয়। প্রথম পর্যায়ের লোকেদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইরকম লোকেদের মর্যাদা তাদের থেকে বেশি যারা কিনা পরবর্তীতে ব্যয় করেছে কিংবা পরবর্তীতে যুদ্ধ করেছে। কাজেই শেষের দিকে যারা নবুয়তের হয়তো শেষের 2 বছরে মুসলিম হয়েছেন, কেউ কেউ এমনও রয়েছেন যারা মাত্র একবারের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি দেখতে পেরেছেন, হয়তোবা সারা জীবনে মাত্র একটি সিটিংয়ে বা একটি বয়ানেই তারা শরীক হতে পেরেছিলেন। কারো জন্য ছিল যে শুধুমাত্র বিদায় হজেই তারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেরেছেন। কাজেই এই সমস্ত সাহাবা ইকরাম প্রথম স্তরে সাহাবা ইকরামের মতো নন, যারা কিনা বছরের পর বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়েছেন এবং তার কাছ থেকে ইসলামকে শিখেছেন, তার আখলাককে অনুসরণ করার চেষ্টা করেছেন। একই কথা তাবেঈনদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে তাবেঈনদের ক্ষেত্রেও সবাই সমপর্যায়ের এমনটা নয়। কিছু কিছু তাবেঈন তারা বসবাস করতেন অনেক সীমান্তবর্তী দূরবর্তী অঞ্চলে, ফলে তাদের মধ্যেও এই মর্যাদা এবং যোগ্যতার স্তরভেদ ছিল। তারবিয়া বা গড়ে ওঠার যে পার্থক্য সেটা ছিল, প্রশিক্ষণের কম বেশি ছিল। যে তারবিয়া আবু বকর সিদ্দিক পেয়েছেন সেটা হয়তো বা পরবর্তী কোনো একজন সাহাবি, যিনি এত লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেননি, তার থেকে ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো আবু বকর সিদ্দিকের সেই সময়ে যখন তিনি রিক্রুট করছেন, তখন মদিনায় সবাই আসতে শুরু করলেন এবং অনেকেই ছিলেন নতুন, অনেকে যথেষ্ট তারবিয়া গ্রহণ করতে সুযোগ লাভ করেননি, অনেকে সাহাবাও ছিলেন না, কেউ কেউ ছিলেন মাত্রই তারা ইসলাম কবুল করেছেন, কিন্তু খলিফার ডাকে জিহাদের আহ্বানে সাড়া দিয়ে তারা মদিনায় আসছিলেন। মদিনায় যারা সাহাবি ছিলেন তাদের আচার আচরণ আখলাক ছিল খুবই উন্নত পর্যায়ের, বেশ চমৎকার, এবং তারা জানতেন মুসলিম হিসেবে কীভাবে একে অন্যের সঙ্গে ব্যবহার করতে হয় এবং মিলেমিশে থাকতে হয়। তাদের আচরণ ছিল পারস্পরিক ক্ষেত্রে খুবই কোমল এবং দয়ালু, ফুলের মতো সুকোমল ছিলেন তারা। অন্যদিকে সেই বেদুইনরা, তারা হয়তোবা খুবই কঠোর এবং কর্কশ ছিলেন এবং তাদের আখলাকের বেশ কিছু কমতি ছিল। বেদুইনদের যে মরুভূমির বৈরী পরিবেশ প্রভাব, এটা তাদের আখলাকের উপরে ছিল, এবং এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার মতো নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই বিষয়টিকে হাদিসে উল্লেখ করে বলেছেন যে কাজের ধরন দ্বারা মানুষ প্রভাবিত হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে একজন উটের রাখাল এবং যে কিনা একজন ভেড়া বা মেষের রাখাল, তাদের আচরণ পার্থক্য রয়েছে। উটের রাখাল হিসেবে যে কাজ করে, উট একটি বড় আকারের প্রাণী এবং তাকে সেভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, কখনো কখনো উট বিগড়ে যায়, রাখালের কথা শুনতে চায় না, সেই অবস্থায় তাকে লাঠিপেটা না করলে কিংবা কঠিনভাবে শাসন না করলে তাকে নিয়ন্ত্রণে রাখা যায় না। অন্যদিকে ভেড়া, মেষ, ছাগল ইত্যাদি প্রাণীগুলো খুবই দুর্বল, নরম স্বভাবের প্রাণী, কাজেই তাদের প্রতি ব্যবহার করতে হয় ভিন্নভাবে। এই বিষয়টিকে সহজভাবে আমরা দেখতে পারি আরেকটি উদাহরণের মাধ্যমে, যে কোরবানির পশুর হাটেও যদি আমরা যাই, সেখানে গেলেও এই পার্থক্য আমরা সহজেই ধরতে পারি। বাজারে যে অংশে গরু রয়েছে সেই দিকে মানুষের আচার আচরণ এক ধরনের হয়, আরেকদিকে যেখানে ছাগল, ভেড়া, মেষ ইত্যাদি প্রাণীগুলো রয়েছে সেদিকে গেলে দেখবেন যে কেমন যেন একটা ঠান্ডা পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে প্রত্যেক নবী মেষপালক ছিলেন। সাহাবা ইকরাম জানতে ছিলেন যে আপনিও কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এমনকি আমিও। কাজেই কাজের মধ্যে মানুষের আচরণের একটি প্রতিফলন ঘটে। সেই সময় বিভিন্ন স্বভাবের এই মানুষেরা তারা মদিনায় আসছিলেন এবং সাহাবা ইকরাম তাদের ব্যবহারে অনেক সময় তারা খুশি হতে পারছিলেন না, তাদের আচার আচরণ উন্নত মানের ছিল না যারা পরবর্তীতে মদিনায় আসছিলেন। এই বিষয়ে আবু বকর সিদ্দিকের কাছে তারা অভিযোগ পেশ করেছিলেন এবং আবু বকর সিদ্দিক তিনি কী কাজ করেছিলেন। আবু বকর সিদ্দিক তিনি সাহাবা ইকরামদেরকে একত্রিত করলেন, খুতবা দিলেন এবং বললেন যে তোমরা আমাকে তাদের বিরুদ্ধে নালিশ করছো যারা কিনা মদিনায় এসেছে, এই লোকদেরকে আমরা পাঠাবো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কাজেই তাদের মধ্যে যে কঠোরতা, এবং কর্কশতা রয়েছে, এটা কাজ করবে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, কাজেই আল্লাহর ওসিলায় আমি তোমাদের কাছে চাইছি যে যদি তোমরা আমার প্রতি অনুগত থাকো এবং আমাকে সম্মান করে থাকো, তাহলে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, তাদেরকে ক্ষমা করো এবং তাদের প্রতি কঠোর হইও না, যদি না তারা আল্লাহর কোনো আদেশকে লঙ্ঘন করে থাকে। সুতরাং আরেক অর্থে বলতে গেলে আবু বকর সিদ্দিক বলেছেন যে তোমরা তাদের ভুল ধরো না, তোমাদের প্রতি যদি তাদের কঠোরতা থেকে থাকে তাহলে সেই কঠোরতা দেখে তোমরা খুশি হও, কারণ এই কঠোরতা কাজে লাগবে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। এবং এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে তাদের মধ্যে এই তারবিয়াতে ঘাটতি থাকার কারণে তাদেরকে জিহাদে পাঠানো হবে সেই আদেশে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, এমন বলা হয়নি বা এমন শর্ত আরোপ করা হয়নি যে আগে তোমাদের আধ্যাত্মিক উন্নতি করতে হবে, প্রথমে নফসের জিহাদ, পরবর্তীতে ময়দানের জিহাদ, এইরকম কোনো বাধ্যবাধকতা বা শর্ত তাদের উপরে স্থাপন করা হয়নি। কাজেই এই ধরনের শর্তগুলো সাহাবায়ে কেরামদের সময়ে ছিল না, এগুলো পরবর্তী সময়ে কৃত্রিমভাবে তৈরি করা কিছু ধারণা, সেই অর্থে এগুলো নব উদ্ভাবিত বিষয়, যে বলা হয়ে থাকে যে আধ্যাত্মিকতার অমুক স্তরে না পৌঁছালে তুমি যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না। বাস্তবে ইসলামে এগুলোর কোনো ভিত্তি নেই, ইসলাম চলে আইনের ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে। যখন কিনা মুসলিম জাতির উপরে জিহাদ বাধ্যতামূলক বা ফরজে আইন হয়ে যায়, সেই অবস্থায় কে বেশি দিনদার, কার আখলাক উন্নত মানের আর কে সাধারণ দিনদার, কে পাপি মুসলিম, তার কোনো সুযোগ থাকে না। যখন প্রত্যেকের উপরে এটা বাধ্যতামূলক হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়, সেক্ষেত্রে পুরো মুসলিম জাতিকেই সেই ফরজিয়াত আদায় করতে হয়। কাজেই এটা হচ্ছে একটি সাধারণ ধারণা বা কমন সেন্স। সেই ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি ঘটিয়ে নফসের জিহাদ করে পরবর্তীতে ময়দানে জিহাদ করতে হবে, এগুলো হচ্ছে কাল্পনিক এবং অবাস্তব কিছু শর্ত। এই প্রসঙ্গে আরও স্মরণ করা যেতে পারে যে কাদেসিয়ার যুদ্ধে আবু মিহিজানের সেই ঘটনা আমরা আলোচনা করেছি এবং সেখানেও এই প্রসঙ্গে আমরা বেশ কিছু কথা বলেছি। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এক সময় যারা মুরতাদ ছিল, প্রাক্তন মুরতাদ, তাদেরকেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে লাগিয়ে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দেখেছেন যে তুলাইহা আল আসাদি বা আমর বিন মাদি ইয়াকরিব, তারা হয়তো বা মানুষ হিসেবে তাদের আখলাকে কিছু কমতি থাকতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে সেই ক্ষেত্রে তারা খুবই পারদর্শী। একটি ঘটনায় আমরা উল্লেখ করেছি যে আমর ইবনে মাদি ইয়াকরিব তিনি সেই সৈনিক ছিলেন যিনি কিনা একটি ঘোড়ার পেছনে দুইটি পা মাটিতে চেপে রেখে ঘোড়াটিকে লাফাতে দিচ্ছিলেন না। কাজেই এই কাজে কত দক্ষ তারা ছিলেন এই উদাহরণ থেকে সেটা স্পষ্ট হয়ে যায়। তুলাইহা আল আসাদির ক্ষেত্রেও একটি বেশ আশ্চর্যজনক ঘটনা রয়েছে এবং সিরাজ আল মুলুককে ইমাম আত-তারতুসি তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একবার পারস্য বাহিনীর সেনাপতি বা জেনারেলের ক্যাম্পে একজন মুসলিম সৈনিক একাকি ঢুকে পড়ল এবং সোজা সে চলে গেল সেনাপতির শিবিরে, তাঁবুতে। সেখানে সে পারস্য সেনাপতির ঘোড়াকে সে নিয়ন্ত্রণ করলো এবং সেটা নিয়ে সে চলে আসতে শুরু করলো। সেনাপতির ঘোড়া নিয়ে একজন শত্রু চলে যাচ্ছে, এটা দেখে একজন সৈনিক তার পিছু ধাওয়া শুরু করলো। তো সেই আক্রমণকারী সৈনিক কে ছিলেন? তিনি ছিলেন তুলাইহা। তুলাইহা সেই সৈনিককে হত্যা করলেন এবং তার ঘোড়াটাকেও দখল করে নিলেন। কাজেই তিনি দুইটি ঘোড়া নিয়ে এবারে ফেরত আসতে শুরু করেছেন। এই অবস্থায় আরেকজন পারস্য সৈনিক তার পিছু ধাওয়া করলেন, তিনি তাকেও হত্যা করলেন। ফলে তিনটি ঘোড়া নিয়ে তুলাইহা আল আসাদি তিনি ফেরত আসতে শুরু করেছেন। এভাবে তৃতীয় আরেকজন সৈনিক তুলাইহাকে আক্রমণ করলেন। তুলাইহা এবারে আর তাকে হত্যা করলেন না, বরং তাকে বন্দী করলেন। কাজেই তুলাইহা একাকী একটি শত্রুদের অভ্যন্তরে, শত্রু সেনাপতির তাঁবু, সেখানে ঢুকে চারটি ঘোড়া নিয়ে এবং একজন যুদ্ধবন্দী সাথে করে নিয়ে মুসলিম শিবিরে ফেরত আসছিলেন। তো সেই যুদ্ধবন্দীকে শেষ পর্যন্ত বন্দী করে রাখা হলো এবং এক পর্যায়ে সে আর নিজের কৌতূহল চাপতে না পেরে মুসলিমদের আমিরকে জিজ্ঞাসা করলো যে আমার একটি প্রশ্ন আছে, দয়া করে যদি আপনার উত্তর দিতেন, আপনারা কি বলবেন যে আপনাদের সেই ব্যক্তি কে ছিল? মুসলিম আমির তিনি বললেন যে কেন তুমি এই প্রশ্ন করছো? সেই যুদ্ধবন্দী বলল যে আমি আমার জীবনে অনেক যুদ্ধ করেছি কিন্তু এইরকম কোনো ঘটনা কখনো দেখিনি, কখনো দেখিনি যে একজন একক ব্যক্তি সেই কিনা প্রতিপক্ষের সেনাপতি শিবিরে প্রবেশ করেছে, যা কিনা 70,000 সৈনিকের মধ্যে স্থাপন করা, সেখানে প্রবেশ করে সে সেনাপতির ঘোড়াকে ছিনিয়ে নিয়ে গিয়েছে, আমাদের একজন সৈন্য যাকে আমরা মনে করতাম 1,000 সৈনিকের সমান তাকে সে হত্যা করেছে, দ্বিতীয়জনকে হত্যা করেছে, এভাবে আমি যখন শেষ পর্যন্ত তাকে ধাওয়া করতে গেলাম তখন আমি মনে করলাম যে শক্তি এবং সাহসে আমার মতো দ্বিতীয় কেউ হয় না, অথচ আমি গেলাম এবং গিয়ে দেখলাম তার হাতে মৃত্যু, শেষ পর্যন্ত তার হাতে আমি বন্দী হলাম। সেই মুসলিম ব্যক্তি তিনি বললেন, যার কথা বলছো তিনি হচ্ছেন তুলাইহা আল আসাদি, যাকে বলা হয়ে থাকে সিংহ। সুতরাং সেই সমস্ত ব্যক্তিদের যোগ্যতা এবং দক্ষতা ছিল এবং যিনি মুসলিমদের নেতা তার কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে লাগিয়ে দেওয়া, সঠিক কাজে তাকে লাগিয়ে দেওয়া। নেতা হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ বা বৈশিষ্ট্য, যিনি নেতৃত্বের কাজে থাকবেন তাকে জানতে হবে যে সাধারণ অনুসারী যারা রয়েছেন তাদের কোন কাজে দক্ষতা বেশি, সক্ষমতা বেশি। কখনো এটা মনে করা উচিত নয় যে সবার দক্ষতা একই রকম, সবাই একই ধরনের। উদাহরণস্বরূপ দুইটি ঘটনাকে আমরা সামনে রাখছি, যে প্রথমে একজন বৃদ্ধ ব্যক্তির ঘটনা। একজন অতি বৃদ্ধ ব্যক্তি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন যে রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি উপদেশ দিয়েছিলেন? একজন বৃদ্ধ ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে বলছিলেন যে তুমি যাও গিয়ে যুদ্ধ করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখে বললেন যে তুমি সবসময় তোমার জিহ্বাকে আল্লাহর স্মরণে রাখবে, সবসময় আল্লাহর জিকির করবে, ঠোঁট নাড়াবে এবং আল্লাহর স্মরণ করবে। কারণ সে ছিল একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার জন্য এটা ছিল যথার্থ উপদেশ। অপরদিকে যখন কিনা একজন যুবক শক্তিশালী, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল আমাকে উপদেশ প্রদান করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই ব্যক্তি খুবই বলিষ্ঠ, শক্ত সামর্থ্য এবং তার 9 জন বিবি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাকে বললেন যে তুমি তোমার বিবিদের মধ্যে হতে 4 জনকে রেখে বাকিদেরকে পৃথক করে দাও, কারণ 4 জনের বেশি স্ত্রী একত্রে রাখার অনুমতি নেই। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছেন, তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের হও, কারণ সে ছিল যুবক এবং শক্তিশালী। কাজেই ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন বিধান এটা প্রয়োগ হয়। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছিলেন? নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে, নুয়াইম ইবনে মাসউদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যোগদান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার সঙ্গে এখন এসো না, কারণ তুমি যদি আমার সঙ্গে একজন সৈনিক হিসেবে যোগদান করে থাকো তাহলে পুরো বাহিনীর মধ্যে কেবলমাত্র একজন সৈনিকের সংখ্যাই বৃদ্ধি পাবে। অপরদিকে তুমি যাও শত্রু সীমার মধ্যে এবং তাদের মধ্যে গিয়ে কূটনীতি শুরু করো, ডিপ্লোমেসি শুরু করো। নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একজন দক্ষ কূটনীতিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গুণ বৈশিষ্ট্যকে জানতেন এবং তিনি দেখলেন যে একজন সাধারণ সৈনিকের তুলনায় তিনি যদি তার সেই কাজে লিপ্ত থাকেন, সেই কাজের মাধ্যমেও তিনি যুদ্ধের কাজে সহযোগিতা করতে পারবেন, কিন্তু সেটা হবে আরও দক্ষতা সম্পন্ন। এবং শেষ পর্যন্ত আমরা খন্দকের যুদ্ধে দেখি যে পুরো যুদ্ধের যে পরিণতি সেটা ঘটানোর ক্ষেত্রে একটি মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই একক ব্যক্তি নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে, তার ডিপ্লোমেসির মাধ্যমে। কাজেই এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিকে লাগিয়ে দেওয়া, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। দ্বিতীয় পয়েন্ট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব তিনি খুব পেরেশান থাকতেন সাধারণ মুসলিমদেরকে সুরক্ষা প্রদান করার জন্য, তাদের নিরাপত্তার বিষয়ে। ওমর ইবনে খাত্তাব এটাকে নিজের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে বুঝতেন এবং তার একটি উক্তি রয়েছে এরকম, আহনাফ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে আলোচনা করার সময় তিনি বলছিলেন, আমি ইচ্ছা করি যে আমার এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে যদি একটি আগুনের দেওয়াল থাকতো, যদি তারা আমাদের কাছে না আসতে পারতো এবং আমরা যদি তাদের কাছে না যেতে পারতাম। কাজে সীমান্ত নিরাপত্তা নিয়ে ওমর ইবনে খাত্তাব তিনি খুবই পেরেশান থাকতেন। একটি অঞ্চলকে বিজয় করা এবং বিজয়ের মাধ্যমে সেখানে নিজেদের কর্তৃত্ব আধিপত্য প্রতিষ্ঠা করা, এটাই চূড়ান্ত বিজয় নয়। কারণ অতীতের অনেক রাজাবাদশাহ সম্পর্কে আমরা দেখে থাকি ইতিহাস থেকে, যাদের উদ্দেশ্য ছিল আধিপত্য, রাজত্ব বিস্তার করা এবং এটা নিয়ে এক ধরনের আত্মপ্রসাদ অনুভব করা যে আমি একজন দিগ্বিজয়ী বীর, আমার রাজত্বের সীমানা অনেক বড়। কিন্তু ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে এই সমস্ত শক্তির বলে যারা এই সমস্ত ব্যক্তিরা যারা শক্তির বলে অন্যের ভূমিকে দখল করেছেন, তারা যত বড় বিশ্বজয়ী বীরই হন না কেন, চেঙ্গিস খান কিংবা আলেকজান্ডার, যখনই তারা শক্তি প্রয়োগ করা বন্ধ করেছেন তাদের রাজত্বের নাম নিশানা মুছে গেছে। অপরদিকে ইসলাম যখন বিভিন্ন ভূমিগুলোতে বিস্তার ঘটিয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র শক্তি নয় বরং আদর্শিক দিকেও ইসলাম মানুষের অন্তরকে বিজয় করেছে। যে কারণে আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে বর্তমানে যে গত 100 বছর ধরে একটি সংকটময় মুহূর্তের দিকে আমরা যাচ্ছি, খিলাফা শাসন ব্যবস্থাকে জোর করে অপসারণ করে দেওয়া হয়েছে, ইসলাম বিরোধী শক্তি তার অনুসারীদের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, শক্তির মাধ্যমে এটাকে ধ্বংস করেছে সেই 1924 সাল থেকে, অথচ এখনও পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তাদের অন্তরে ইসলামকে ধারণ করে আছেন এবং ইসলামের জন্য তারা একের পর এক কুরবানি পেশ করে যাচ্ছেন। ইসলাম মুছে যায়নি, ইসলামকেই তারা আঁকড়ে ধরে আছেন। কাজেই এটাই হচ্ছে ইসলামের আদর্শিক শক্তি। স্বাভাবিকভাবে যারা খুলাফা ছিলেন তারাও এই বিষয়টি বুঝতেন এবং তারা চাইতেন যে সামরিক শক্তির মাধ্যমে শুধুমাত্র একটি ভূমি জয় করেই ক্ষান্ত হওয়া নয়, বরং সামরিক এবং রাজনৈতিক বিজয়ের পাশাপাশি আদর্শিক বিজয় সেখানে স্থাপন করা। কারণ আদর্শের শক্তি এটা হচ্ছে স্থায়ী শক্তি। সুতরাং তারা জানতেন যে মূল কাজ হচ্ছে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, তাদের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করা, তাদের অন্তরে ইসলামের ভালোবাসা স্থাপন করে দেওয়া, দাওয়াতের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ে পারস্য সাম্রাজ্য হয়ে খোরাসান থেকে শুরু করে ভারতের সীমান্ত পর্যন্ত বিভিন্ন জাতিসত্তার মানুষদেরকে তিনি বিজয় করেছেন। এই সমস্ত লোকেরা সবাই যে একই ধরনের আচরণ এমনটা ছিল না, কেউ কেউ ছিল খুবই একগুঁয়ে আচরণের এবং তাদের আচার আচরণ খুবই অনিয়ন্ত্রিতও ছিল। যেমন উদাহরণস্বরূপ খোরাসান এবং আফগানিস্তানের সেই অঞ্চলে খলিফাদের বিরুদ্ধে একাধিকবার বিদ্রোহ পরিচালনা করা হয়েছে। যখনই অভিযান পরিচালনা করা হতো সেই অঞ্চলে বিজয় ঘটত, কিন্তু পরে আবারও তারা বিদ্রোহ করত, ফলে আবারও অভিযান পরিচালনা করতে হতো এবং এটা বারবার ঘটত। এভাবে শেষ পর্যন্ত একটি সময়ে যাওয়ার পর তাদের অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়েছে, কাজেই এই কাজে সময় লেগেছে। সাহাবা ইকরামদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে, সেই লোকেদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য অনেক কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছে। কাজেই দাওয়াতের কাজে সাহাবা ইকরাম যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন সেটাও বেশ লক্ষণীয়। বিষয়গুলো এমন ছিল না যে সামরিক রাজনৈতিকভাবে তারা একটি অঞ্চল দখল করেছেন আর রাতারাতি সবাই মুসলিম হয়ে গিয়েছে, বরং লম্বা সময় ধরে মানুষের অন্তর জয় করার মতো কঠিন কাজ তাদেরকে করতে হয়েছে। মানুষের অন্তরকে জয় করা এবং নতুন একটি দিকে তাদেরকে আকৃষ্ট করা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি, যে কারণে পুরো মানবজাতির মধ্যে সবচেয়ে বাছাই করা ব্যক্তি নবীদেরকে এই কঠিন কাজের জন্য দায়িত্ব প্রদান করা হয়ে থাকে, যে তাদের কাজ হচ্ছে তারা মানুষকে আল্লাহর দিকে ইসলামের দিকে আহ্বান করবেন, দাওয়াতের কাজ করবেন। পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সীমান্ত রক্ষার জন্য যে সমস্ত পদ্ধতি গ্রহণ করেছিলেন সেই দিকে। ওমর ইবনে খাত্তাব তিনি বলতেন যে আমার এবং তাদের মধ্যে যদি আগুনের দেওয়াল থাকতো, রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের মধ্যে যদি একটি এই ধরনের বর্ডার থাকতো যে তারা আর আমাদের উপর হামলা পরিচালনা করতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে রিবাতের জন্য সৈন্যবাহিনী মোতায়েন করেছিলেন এবং সেখানে তিনি আসাগর বা সুগুর প্রতিষ্ঠা করেছিলেন। আসাগর হচ্ছে রিবাতের শহর এবং সেখানে বিভিন্ন দুর্গ স্থাপন করা হয়, যেটা বর্তমানে ক্যান্টনমেন্টের অনুরূপ বা সেনানিবাসের অনুরূপ, যেখানে মুসলিম মুজাহিদিনরা স্থায়ীভাবে সীমান্ত পাহারা দিতেন এবং সেখানে বসবাস করতেন। রিবাত কী জিনিস? রিবাত হচ্ছে সংজ্ঞা অনুসারে এভাবে বলতে পারি আমরা যে দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্র এবং দারুল কুফর বা কুফর রাষ্ট্র, তাদের মধ্যে যে সীমান্ত থাকে সেই বর্ডার, সেই সীমান্ত ভূমিকে বলা হয় থাকে রিবাত, যেটাকে সুরক্ষা দিতে হয়, পাহারা দিতে হয় এবং যারা সেই কাজে নিয়োজিত থাকেন তাদেরকে বলা হয় থাকে মুরাবিতুন, এবং যেই শহরগুলোতে তারা বসবাস করেন সেগুলোকে বলা হয় থাকে আসুগুর। যেমন বসরা, এটা ছিল একটি সাগর, এবং কুফা ছিল একটা সাগর, ফুস্তাদ যেখানে পরবর্তীতে বিকশিত হয়ে কায়রো শহর নামে পরিচিত, সেই সময়ে কায়রো নামে কোনো শহরের অস্তিত্বই ছিল না, আমর ইবনুল আস তিনি এই ফুস্তাদ শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। এই সবগুলো ছিল একটি সেনা ছাউনি, সেনা ক্যাম্প, সেখানে মুসলিম মুজাহিদিনরা তারা রিবাতের কাজে নিয়োজিত থাকতেন। ফুস্তাদের প্রসঙ্গে আমরা কিছু কথা বলতে পারি। গত পর্বেই আমরা আমর ইবনুল আসের মিশর বিজয় নিয়ে কথা বলেছিলাম। এই ফুস্তাদ নিয়ে একটি চমৎকার ঘটনা রয়েছে, সেই ঘটনাটি এবারে আমরা জানতে যাচ্ছি, কারণ এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সীমান্ত রক্ষা আর সুগুর, তার সঙ্গে এই ঘটনাটি বেশ মিল রাখে। বর্তমানে আমরা যে শহরটিকে কায়রো নামে চিনি, সাহাবিদের সময়ে সেই শহরের কোনো অস্তিত্বই ছিল না। মিশরের রাজধানী মূল শহর ছিল আলেকজান্দ্রিয়া এবং আলেকজান্দ্রিয়া হচ্ছে একেবারে সমুদ্র সৈকত ঘেঁষে একটি শহর। মুসলিমরা আমর ইবনে খাত্তাবের নেতৃত্বে 7 বা 9 মাসের অবরোধের পরে সেই আলেকজান্দ্রিয়া তারা বিজয় করেছিলেন। বাইজেন্টাইন সাম্রাজ্যে রাজধানী কনস্টান্টিনোপলের পরেই যেই শহর সেটা ছিল সেই আলেকজান্দ্রিয়া, সেই সময়ের পৃথিবীর বাণিজ্যিক রাজধানী। কাজেই বর্তমান দুনিয়ার নিউ ইয়র্ক, প্যারিস বা লন্ডন এই যে শহরগুলো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ শহর ছিল সেই আলেকজান্দ্রিয়া, এবং আলেকজান্দ্রিয়ার যে বাতিঘর সেটা প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি। মুসলিমরা মিশর আক্রমণ করেছে এই সংবাদ শুনে প্রধান যে রোমান সম্রাট হেরাকল, সে নিজেই আসতে যাচ্ছিল যুদ্ধে। কাজে এই ঘটনা প্রমাণ করে যে সেই শহরের গুরুত্ব তাদের কাছে কত বেশি ছিল। কিন্তু সব কিছুর উপরে আল্লাহর সাহায্য, এটা মুসলিমদের উপরে আসলো, আল্লাহর ইচ্ছায় রোমান সম্রাট হেরাকল সে মৃত্যুবরণ করলো, ফলে সে আর মিশরে এসে যুদ্ধ করতে পারলো না। আর যখন কিনা সম্রাট মৃত্যুবরণ করে তখন একটি সাম্রাজ্যে ক্ষমতা নিয়ে অনেক কন্দল কলহ এগুলো শুরু হয়ে যায়, ফলে মিশরের দিকে তাদের আর মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না। সব কিছু মিলিয়ে আল্লাহর সাহায্য মুসলিমদের সামনে আসলো এবং মুসলিমরা আলেকজান্দ্রিয়া বিজয় করলেন। আমর ইবনুল আস তিনি চাচ্ছিলেন যে এই আলেকজান্দ্রিয়াকেই তিনি মিশরের রাজধানী হিসেবে গ্রহণ করবেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনাতে বসেই নিষেধাজ্ঞা দিয়ে বললেন যে না, আলেকজান্দ্রিয়াকে তুমি রাজধানী হিসেবে গ্রহণ করো না। কেন তিনি সেই নিষেধাজ্ঞা প্রদান করলেন? কারণ এটাই হচ্ছে সেই পয়েন্ট যা নিয়ে এখন আমরা কথা বলছি, সীমান্ত রক্ষা, সীমান্তকে সুরক্ষা প্রদান করা। আলেকজান্দ্রিয়া ছিল এমন একটি শহর, সেটা হচ্ছে উপকূলবর্তী শহর, সমুদ্র উপকূলে। এবং সেই সময় মুসলিমদের কোনো নৌবাহিনী ছিল না, সমুদ্রপথে কোনো প্রতিরক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। ফলে একটি আশঙ্কা সবসময়ের জন্যই থাকতো যে যদি আলেকজান্দ্রিয়াকে মিশরের রাজধানী হিসেবে, প্রাদেশিক রাজধানী হিসেবে গ্রহণ করা হতো, সবসময়ই রোমানরা সমুদ্রপথে এসে সেখানে হামলা করত। ফলে রাজধানী যদি অস্থিতিশীল হয়ে যেত, পুরো মিশর হয়ে যেত অস্থিতিশীল, যে কারণে ওমর ইবনে খাত্তাব নির্দেশ দিলেন যে আলেকজান্দ্রিয়া নয়, অন্য কোথাও তুমি রাজধানী স্থাপন করো। পরবর্তী ইতিহাস থেকে আমরা জানি যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সময়ে মুসলিম নৌবাহিনীকে তৈরি করা হয়েছিল। তো সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি, যখন কিনা ওমর ইবনে আস মিশরে অভিযান শুরু করছিলেন। তিনি নীল নদ ধরে উত্তর দিকে উপরের দিকে উঠে যাচ্ছিলেন। আজকের দুনিয়ার মতো বিস্তারিত মানচিত্র সেই সময় ছিল না, ফলে এই ধরনের প্রাকৃতিক নিদর্শনগুলোকে, পাহাড়, নদী, চিহ্ন, এগুলিকে অনুসরণ করে তারা অভিযান পরিচালনা করতেন। ওমর ইবনে আস তিনি মুসলিম সেনাবাহিনী নিয়ে মিশরে যখন প্রবেশ করলেন, প্রথমে তিনি একটি তাঁবু স্থাপন করলেন, অস্থায়ী তাঁবু বা শিবির স্থাপন করলেন, এবং সেটা ছিল মিশরের ব্যাবিলনের কাছে, ইরাকের ব্যাবিলন, তার থেকে ভিন্ন আর একটি একই নামের শহর মিশরের ব্যাবিলন, তার কাছে একটি তাঁবু স্থাপন করলেন। মুসলিমরা তাঁবু গুটিয়ে পরবর্তী যুদ্ধে যেখানে যাবে সেদিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, গিয়ে দেখলো যে সেনাপতি ওমর ইবনে আস তার তাঁবুর উপরে এক কবুতর এসে বাসা তৈরি করেছে এবং সেখানে বাসায় এসে ডিমও দিয়েছে। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টিকে লক্ষ্য করলেন এবং বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি শুভ লক্ষণ, কাজেই তিনি নিষেধ করলেন যে পাখির বাসাটা, কবুতরের বাসাটা ভেঙে ফেলার দরকার নেই, সেখানে তারা ডিম দিয়েছে, এবং তাঁবুটা যেভাবে আছে সেভাবে রেখে দাও। কাজেই তাঁবু অক্ষত থাকলো, তাঁবুর উপরে কবুতরের বাসা সেটাও অক্ষত থাকলো। মিশরে পরবর্তীতে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তারা সফল অভিযান সম্পন্ন করলেন, আলেকজান্দ্রিয়া বিজয় করলেন এবং ফেরত আসলেন সেই একই স্থানে যেখানে এই তাঁবু স্থাপন করা হয়েছিল। সেই স্থানে ফেরত এসে ইংরেজি 642 সাল সেই তাঁবুর স্থানে পরবর্তীতে ওমর ইবনে আস মিশর তথা আফ্রিকার বুকে প্রথম মসজিদ ওমর ইবনে আস সেটা নির্মাণ করলেন, যা আজও টিকে রয়েছে মুসলিম বিশ্বের অন্যতম একটি প্রাচীন মসজিদ হিসেবে। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যেখানে সেই তাঁবু স্থাপন করেছিলেন, তাঁবু এর আরবি শব্দ হচ্ছে ফুস্তাদ, সেই ফুস্তাদকে ঘিরে পরবর্তীতে সেখানে একটি জনপদ তৈরি হয়ে গেল, কারণ তারা মূল শহরের বাইরে বসতি স্থাপন করছিলেন। সেভাবে সেই শহরের নাম হয়ে গেল মিসর আল ফুস্তাদ, ফুস্তাদ মানে হচ্ছে তাঁবু। সেই ফুস্তাদ শহরটিও ছিল আসাগর বা রিবাতের শহর। পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখি যে ধাপে ধাপে সেই বসতিকে ঘিরেই সেখানে জনপদ বিকশিত হয়েছে, শহর বড় হয়েছে। আব্বাসীয় খলিফাদের সময় যিনি মিশরের শাসক ছিলেন, তিনি আব্বাসীয় খলিফাদের মোকাবেলায় উমাইয়া অনুসারী হিসেবে ফুস্তাদের বাইরে আরও বড় শহর নির্মাণ করেছেন এবং সেটাকে তিনি নাম দিয়েছেন মদিনাত আল আসকর বা সেনানিবাসীর শহর। এবং এরও পরে ইংরেজি 969 সালে যে শহরটিকে নির্মাণ করা হচ্ছে সেটাই হচ্ছে বর্তমানের কায়রো শহর। সেই সময়ে তারা নাম দিয়েছিলেন আরবিতে, সেই শহরের নাম দিয়েছিলেন তারা মদিনা আল কাহিরা। আল কাহিরা শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। কাজেই বর্তমানের যে কায়রো শহর আমরা দেখতে পাচ্ছি, অতীতের সেই রিবাতের শহর আসাগুর ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার সেই ফুস্তাদকে ঘিরেই, তাঁবুকে ঘিরেই গড়ে উঠেছিল। কেন ওমর ইবনে খাত্তাব এই সুগুরকে মূল শহরের বাইরে স্থাপন করার নির্দেশ দিতেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই নির্দেশ দিতেন প্রত্যেক গভর্নরকে, যেন তাদের এলাকায় বসবাসকারী গোত্রগুলোকে তারা সেই সমস্ত সীমান্তবর্তী শহরে স্থানান্তর করেন, এবং এটা তারা করতেন রিবাতের যে মর্যাদা এবং ফজিলত সেটা লাভ করার জন্য। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাস্তায় সীমান্তরক্ষী হিসেবে কাজ করে পুরস্কার অর্জন করা। সীমান্ত রক্ষার যে মর্যাদা সেই প্রসঙ্গে হাদিসগুলো থেকে আমরা দেখি, মুসলিম শরীফে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এবং এক রাত সীমান্ত পাহারায় থাকা, এক মাস ধরে সিয়াম পালন করা কিংবা কিয়াম করা থেকে উত্তম। এবং ওই অবস্থায় অর্থাৎ সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় যদি কোনো একজন ব্যক্তি শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাহলে তাকে ওই সমস্ত কাজের প্রতিদান দেওয়া হবে যেই ভালো কাজগুলো সে আগেও করত, অর্থাৎ তার আমলনামাকে চালু রাখা হবে এবং তার বিশেষ রিজিকের ব্যবস্থা করা হবে এবং কবরে তাকে ফিতনা এবং বিভিন্ন পরীক্ষা থেকে মুক্ত রাখা হবে। সুতরাং রিবাতের যে মর্যাদা, রিবাতে কোনো একজন ব্যক্তি শহীদ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে এটা এক মাস ধরে সিয়াম কিয়াম করার থেকে উত্তম, শুধুমাত্র একদিন যদি, এক রাত যদি কেউ সীমান্ত পাহারারত অবস্থায় থাকে এবং সেই কাজে শহীদ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত তার আমলনামাকে চালু রাখা হবে এবং আগের ভালো কাজগুলোকে বাড়িয়ে দেওয়া হবে, তার রিজিক দেওয়া হবে, কবরের পরীক্ষা ফিতনা থেকে তাকে মুক্ত রাখা হবে। রিয়াদুস সালেহীন হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার উপর যা আছে সব কিছুর থেকে উত্তম। কাজেই রিবাত ফিসাবিলিল্লাহ, তার এই মর্যাদার জন্যই সেই সময়কার মানুষেরা তারা হিজরত করতেন, নিজেদের বসতি ছেড়ে গিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে গিয়ে তারা বসতি স্থাপন করতেন এবং সেখানে তারা আল্লাহর রাস্তায় পাহারাদার হিসেবে নিযুক্ত হতেন। এই কাজের মাধ্যমে ইসলামী খিলাফার বাকি মুসলিমদেরকে তারা সুরক্ষা প্রদান করতেন। শত্রুর আক্রমণের বিরুদ্ধে ওমর ইবনে খাত্তাব খুবই সতর্ক থাকতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে জানিয়েছেন, সৈন্যবাহিনী চারপাশে পাহারা বসাও এবং রাত্রিকালীন অভিযানের ব্যাপারে সাবধান থেকো। রাত্রিকালীন অভিযান এটা হচ্ছে একটি রাতের বেলায় আক্রমণ পরিচালনা করতো সেই সময় পৃথিবীতে সৈন্যবাহিনীগুলো, খুবই পুরনো একটি যুদ্ধকৌশল। এবং রাত্রিবেলায় যখন আক্রমণ পরিচালনা করা হয় তখন অন্ধকারের মধ্যে কে নারী পুরুষ শিশু বৃদ্ধ এগুলো পার্থক্য করার কোনো সুযোগ থাকে না। কোনো একটি বাহিনী অন্ধকারে প্রতিপক্ষের উপর হামলা চালানোর জন্য খাপটি মেরে থাকতো এবং অন্ধকারে আক্রমণ করে হতচকিত করে দিয়ে ক্ষতি করে পালিয়ে যেত। কাজেই দুই দিক থেকে এই ধরনের অভিযানগুলো চলতো, একদিকে মুসলিমদের উপরে আরেকদিকে মুসলিমদের মাধ্যমে শত্রুদের উপরে। ওমর ইবনে খাত্তাব বললেন যে এই বিষয়ে তুমি সাবধান থাকবে, এবং তিনি আরও বলছেন যে কোনো যুদ্ধবন্দী যদি তোমার নিয়ন্ত্রণে আসে এবং তার কাছে যদি কোনো চুক্তিনামা নিরাপত্তা না থাকে তাহলে তুমি তাকে দ্রুত মৃত্যুদণ্ড প্রদান করবে, যাতে করে তুমি আল্লাহ এবং তোমাদের শত্রুদেরকে ভীত করতে পারো। সুতরাং যুদ্ধের বিশেষ মুহূর্তে ওমর ইবনে খাত্তাব চাইতেন যে শত্রুদের মধ্যে ভীতি সঞ্চার হোক, এবং সে কারণে তিনি বলছেন যে যুদ্ধবন্দীদেরকে পেলে তুমি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করবে। এই বিষয়টি কোনো সাধারণ বিষয় ছিল না। ফিকহের আলিমদের মতে মৃত্যুদণ্ড দেওয়া কিংবা মৃত্যুদণ্ড না দিয়ে কোনো একজন যুদ্ধবন্দীকে দাসত্বের মধ্যে রেখে দেওয়া অথবা তাকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া কিংবা মুক্তিপণ ছাড়াই এমনিতেই ছেড়ে দেওয়া, এই সবগুলো অপশনকে সামনে রেখে যে কোনো একটি অপশন নির্বাচন করার অধিকার এবং ক্ষমতা যিনি মুসলিমদের খলিফা তার রয়েছে। কাজেই এই বিষয়টি আমিরের উপর নির্ভর করে। খলিফা বা আমির তার দায়িত্ব হচ্ছে বাকি মুসলিমদেরকে নিরাপত্তা প্রদান করা এবং তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের উপরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করা। বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার যে অবস্থা সেখান থেকে আমরা দেখি যে আমরা একটি বিভ্রান্তিকর পরাজিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তার অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এটা যে আমাদের উপরে যারা দায়িত্বশীল তারা আমাদের ব্যাপারে উদাসীন। মুসলিমদের কী হচ্ছে তাদের ব্যাপারে তাদের কোনো খেয়াল নেই। আমাদের সীমান্তগুলো উন্মুক্ত, সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, এবং মুসলিমদের নিজেদের ভূমিতে মুসলিমদের যে সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কিংবা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছুই অমুসলিমরা লুটপাট করে নিয়ে যাচ্ছে, এবং মুসলিমদের ভূমিকে তারা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। সেখান থেকে অভিযান পরিচালনা করে আরেকটি মুসলিমদের অঞ্চলে তারা বোমা হামলা করছে, যার বহু উদাহরণ আমরা আমাদের মুসলিম ভূমিগুলোতে দেখতে পাচ্ছি। কাজেই মুসলিম ভূমি আজ হয়ে গেছে একটি সীমানাবিহীন পাহারাবিহীন উন্মুক্ত ভূমি যেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। শত্রুরা এসে মুসলিমদের ভূমি ব্যবহার করে মুসলিমদের উপরেই আক্রমণ পরিচালনা করে যাচ্ছে। কাজেই উম্মতের অবস্থা আজকে সেরকম নাবিক ছাড়া জাহাজের মতো। সুতরাং এই অবস্থায় আমরা দুই দিক থেকেই নির্যাতনের শিকার হচ্ছি, একদিকে বাইরের শত্রু আরেকদিকে যারা আমাদের ভেতরের শত্রু তাদের মাধ্যমে। তারা দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর মুসলিমদের সেবা না করে তারা অমুসলিমদের তাদের বিদেশি প্রভুদের সেবায় তারা নিয়োজিত। প্রাকৃতিক সম্পদের দিক থেকে যদি আমরা দেখি তেল গ্যাস থেকে শুরু করে যে সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম ভূমির নিচে দিয়েছেন সেগুলোকে বিবেচনা করুন, অথবা এই জনসম্পদের দিক থেকেও যদি আমরা দেখি মুসলিম উম্মাহ সবচেয়ে সম্পদশালী এবং সমৃদ্ধশালী জাতি, জাতিগত বৈচিত্র্যের দিক থেকে সমস্ত দিক থেকে। কিন্তু আমাদের দুরবস্থার কারণ আমাদের উপরে যারা দায়িত্বশীল তারা আমাদের ব্যাপারে উদাসীন। কাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে এমন নেতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে প্রদান করুন যারা বাস্তবেই মুসলিমদের ব্যাপারে চিন্তাভাবনা করেন যেভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের ব্যাপারে করতেন। এবং গত কয়েকটি আলোচনা ধরে আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছি কিংবা এই যে ইতিহাসের বিষয়গুলো সাহাবা ইকরামদের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিংবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের সময়ের ঘটনা, তাদের অভিযানগুলো, তাদের যুদ্ধগুলো, তাদের খিলাফতের সময় জিহাদ এবং গাজওয়া, এই বিষয়গুলো কি আসলে কোনো চরমপন্থা বা এরকম আলোচনা? এগুলো হচ্ছে ইতিহাসের ঘটে যাওয়া নির্দিষ্ট কিছু ঘটনা এবং যে ঘটনাগুলোকে কেউই অস্বীকার করতে পারে না। যে কোনো ক্লাসিক্যাল ইসলামিক কিতাব যদি আমরা দেখি তাহলে ইতিহাসে এই ঘটনাগুলো অবশ্যই সেখানে রয়েছে। এবং আমরা এই আলোচনায় যে বইটিকে সামনে রেখেছি সেটা হচ্ছে শায়খ ডক্টর আলী আসাল্লাবি, তার যে ইতিহাসের বইগুলো আবু বকর সিদ্দিকের জীবনী কিংবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ইতিহাসের বই, সেগুলো অনুসারেই আমরা এই ইতিহাসগুলোকে আলোচনা করেছি। কাজেই এই ক্ষেত্রে ইতিহাসের এই ঘটনাগুলোকে বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। সাহাবা ইকরাম কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে অবশ্যই আমাদেরকে এই ঘটনাগুলোকে নিয়ে, যুদ্ধের ঘটনাগুলোকে নিয়ে কথা বলতেই হবে। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে অনেক সময় অনেক বক্তা বা যিনি আলোচনা করেন তারা ভীত থাকেন অত্যাচারের ভয়ে, শত্রুদের পক্ষ থেকে ক্ষতির ভয়ে, এই সমস্ত কারণে অস্বস্তি বোধ করে অনেক সময় তারা এই বিষয়গুলোকে নিয়ে কথাই বলতে চান না। ফলে এই বিষয়গুলোকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে অজ্ঞতা সৃষ্টি হয়, যে কারণে অমুসলিমদের বিভ্রান্তিকর প্রচারণার বিপরীতে সাধারণ মানুষদের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে নানা রকম বিতর্কিত বিষয়ের সৃষ্টি হয়ে যায় না জানার কারণে। ফলে তারা একটি রূপান্তরিত বা পরিবর্তিত ইতিহাসকে জেনে তার উপরেই এক ধরনের মিথ্যা আত্মতৃপ্তি অনুভব করতে শুরু করেন। যেমন সুস্পষ্টভাবে বললে, উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমরা এই সিরিজে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আলোচনা শেষ করছি, সামনের পর্বের মাধ্যমে সেটা শেষ হবে ইনশাআল্লাহ তাআলা, এই সিরিজে যদি আমরা শুধুমাত্র প্রথম 18টি পর্ব এবং সামনে যে পর্ব আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা তার মাধ্যমে যদি পুরো সিরিজটিকে শেষ করে দিতাম, তাহলে আপনার কাছে মনে হতো যে আমি তো সত্যিই ওমর ইবনে খাত্তাব সম্পর্কে অনেক কিছু জানলাম। 19টি পর্বে প্রায় 1 ঘন্টার উপরে প্রতিটি পর্ব, সেখানে কত কিছুই না আলোচনা করা হয়েছে। অথচ গত কয়েকটি পর্ব বাদ দিলে বিজয় অভিযানের কোনো আলোচনাই এই সিরিজে থাকতো না। হয়তো বা আপনারা একটি আত্মতৃপ্তির ঢেকুর তুলে সবাই যার যার মতো অন্য কাজে ব্যস্ত হয়ে যেতেন যে আমি জানলাম ওমর ইবনে খাত্তাবের ঘটনা কী ছিল। কিংবা হয়তো আমরা এটাও করতে পারতাম যে মাত্র কয়েক লাইনে বলে দিয়ে শেষ করে দিলাম যে হ্যাঁ, মুসলিমরা কাদিসিয়া বিজয় করেছেন, নাহমান্দ বিজয় করেছেন, পারস্য কিংবা রোমে তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এতে করে কি এই যে বড় বড় ঘটনা, ইতিহাসের মোড় পরিবর্তন করে দেওয়ার মতো যে ঘটনা, কাদিসিয়া, নাহমান্দ, ইয়ারমুক কিংবা মিশর বিজয়, এই ঘটনাগুলির প্রতি কি সুবিচার করা হতো? যে মিশরের ভাষা আরবি ছিল না, মুসলিমরা যখন মিশর বিজয় করলেন, এখন আমরা দেখতে পাচ্ছি মিশর থেকে শুরু করে আফ্রিকার উপর দিকে মরক্কো পর্যন্ত পুরো অঞ্চলে সেখানে ইসলাম তো প্রচারিত হয়েছেই, একই সঙ্গে তারা ভাষা হিসেবেও আরবিকে আপন করে নিয়েছেন। এবং এই পরিবর্তন ঘটেছে ধীরে ধীরে, তাদের উপরে কোনো জুলুম করা হয়নি মিশরে যারা কপ্টিক খ্রিস্টান ছিল ইসলাম গ্রহণ করার জন্য। কাজেই সেই বিজয় অভিযান এবং তার সঙ্গে যে প্রাসঙ্গিক ঘটনাগুলো, সেগুলোকে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা না করি, যেখানে কিনা একটি মহাদেশের চেহারা পাল্টে যাচ্ছে, মানুষের ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা ইসলাম গ্রহণ করছে তাদের অতীতের ধর্মগুলোকে ছেড়ে দিয়ে, কিছুতেই ইতিহাসের এই ঘটনাগুলোর প্রতি সুবিচার করা হতো না। আরও উদাহরণ দেখুন যে যে কোনো একটি রাষ্ট্র, এমনকি যদি একটি ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হয়, তার রাষ্ট্রে নিয়োজিত একজন সৈনিক, সে হয়তো দূরের কোনো দেশে গিয়ে একটি মিশনে নিহত হলো, 2-3 জন সৈনিক নিহত হলো, এই সংবাদ কতটুকু গুরুত্বপূর্ণ সংবাদ? প্রত্যেকটি টিভি চ্যানেলের নিচে স্ক্রল করে দেখবেন যে সেখানে এই সংবাদকে বারবার দেখানো হচ্ছে। কারণ যে কোনো একটি রাষ্ট্রের 1-2 জন সৈনিকও যদি হয়, তারা কোনো একটি অভিযানে গিয়ে নিহত হয়েছে, মিশনে গিয়ে নিহত হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে এর বিপরীতে যদি আমরা চিন্তা করি যে পুরো খিলাফা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার যে পুরো খিলাফা, সেখানে মুসলিমরা একের পর এক যুদ্ধক্ষেত্রে ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন এবং এটা পুরো খিলাফতের সময় ধরেই ঘটেছে, তাহলে সেই অনুপাতে এই ঘটনাগুলোকে যতটুকু গুরুত্ব নিয়ে আলাপ আলোচনা করা দরকার, পর্যালোচনা করা দরকার, শিক্ষাগুলোকে বের করে নিয়ে আসা দরকার, মুসলিম জাতি হিসেবে সেগুলো কোথায়, কেন এই নীরবতা? আমাদের সিরিজে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু এর বাইরেও বহু বিষয় রয়ে গিয়েছে। হয়তোবা এই আলোচনা ছাড়াও আপনি অনেক আলোচনায়, বিভিন্ন ইসলামী ইতিহাসের আলোচনাতে খলিফাদের জীবনী শুনেছেন, কিন্তু সেই সমস্ত আলোচনাতে অনেক সময়ই দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে যে যুদ্ধের এই ঘটনাগুলোকে নিয়ে তারা আলোচনা করতে চান না। শুধুমাত্র মদিনার নাগরিক জীবন নিয়েই তারা আবু বকর সিদ্দিকের জীবনী কিংবা ওমর ইবনে খাত্তাবের জীবনী শেষ করে দিতে চান। কিন্তু এভাবে তো আসলে যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়েছেন দাওয়াতের কাজ, সেই দায়িত্ব থেকে মুক্তি লাভ করা যাবে না। বরং এর মাধ্যমে যারা জানেন তারা অন্যকে না জানানোর অপরাধে আক্রান্ত হচ্ছেন, ইলম গোপন করে যাচ্ছেন। কাজে এই বিষয়ে কী জবাব তারা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? কাজেই এই ধরনের আংশিক আলোচনা, এটা ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করার নামে এক ধরনের প্রতারণা। যদি সত্যিই কেউ ইসলামের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে চায়, তার উচিত হবে পুরো ছবিটাই দেখানো, পুরো পিকচার তাকে দেখাতে হবে। বাছাইকৃতভাবে কয়েকটি নির্বাচিত অধ্যায়, কিছু মন গড়া কথা বলে মুসলিম জনসাধারণের মধ্যে একটি ভুল ধারণা সৃষ্টি করা, এটা খুবই মারাত্মক একটি বিষয়। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যদি আমরা কথা বলি, সেই উদাহরণের দিকেও যদি আমরা দেখি, যদি কোনো একজন ব্যক্তি পক্ষপাত দুষ্ট হয়, অর্থাৎ সে নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখছে এবং বাকিদের উপরে সেই দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কে না লিখেছে? অসংখ্য মানুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছে, এমনকি অমুসলিমরাও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু জীবনী গ্রন্থ বের করেছে। কাজেই এই বিষয়গুলোর মধ্যে আমাদের তুলনামূলক আলোচনা করা উচিত যে একটির সঙ্গে একটি পার্থক্য কোথায়। যদি কোনো একজন পক্ষপাত দুষ্ট ব্যক্তি থাকে, সে চাইলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো রঙে আমাদের সামনে নিয়ে আসতে পারে এবং এই কাজে তার জন্য যথেষ্ট তথ্য রয়েছে, চাইলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন যোদ্ধা হিসেবেই দেখাতে পারে। তখন আমাদের কাছে মনে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা যুদ্ধ আর জিহাদ ছাড়া কিছুই করেননি। আবার যদি কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ফ্যামিলি ম্যান, একজন সংসারী ব্যক্তি হিসেবেই সে দেখাবে, এই কাজ করার মতো যথেষ্ট দলিল, উদাহরণ, হাদিস তার সামনে রয়েছে যে পারিবারিক জীবনের কত ঘটনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার যদি কেউ চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন শান্তিপ্রিয় সামাজিক ব্যক্তি ছিলেন, মদিনার বিভিন্ন ঘটনাগুলো কিংবা মক্কার বিভিন্ন ঘটনাগুলো দেখাবে, সেটাও সে করতে পারে। কিন্তু এভাবে তো শুধুমাত্র একটি আংশিক ব্যক্তিত্ব আমাদের সামনে ফুটে উঠবে। কাজেই আমাদের পুরো বিষয় নিয়ে কথা বলতে হবে এবং যে বিষয়ে যতটুকু গুরুত্বপূর্ণ সেভাবে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা পূরণ করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফা কিংবা আবু বকর সিদ্দিকের খিলাফার পুরো সময়টাই ছিল যুদ্ধাবস্থা। একটি যুদ্ধ অবস্থা থেকে আরেকটি যুদ্ধক্ষেত্রে সাহাবায়ে কেরাম ছুটে বেরিয়েছেন এবং তারা সেখানে শাহাদত বরণ করেছেন। আবু বকর সিদ্দিকের সময়ে সেগুলো ঘটেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়েও একই ঘটনা ঘটেছে। শুধুমাত্র সংখ্যা হিসেবে আমরা উল্লেখ করেছি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ঐতিহাসিকরা যেটা উল্লেখ করেছেন যে শহরের সংখ্যা যদি কেউ গণনা করে 1036টি শহর বিজয় হয়েছে ওমর ইবনে খাত্তাবের সময়ে। কাজেই কোনো একজন ব্যক্তি যদি অস্বস্তি অনুভব করে যে এই যুদ্ধ, বিজয় অভিযান কিংবা জিহাদ নিয়ে সে কথা বলতে চায় না, সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র সে সাহাবীদের নাগরিক জীবন নিয়ে আলোচনা করেই দায় সারতে চায়, তার জন্য আংশিক উপস্থাপনের থেকে চাইলে সে পরবর্তী সময় নিয়ে কথা বলতে পারে। যেমন তৃতীয় বা চতুর্থ শতকের কোনো একজন আলেমকে নির্বাচন করে তার জীবনী নিয়ে সে আলোচনা করতে পারে। সেই ক্ষেত্রে ইসলাম ছিল স্থিতিশীল অবস্থায়, সেই অবস্থায় তারা শুধুমাত্র ইবাদত বন্দেগী করেই তাদের জীবন কাটিয়েছেন। এরকম বহু আলেমদের এবং নেককার ব্যক্তিদের উদাহরণ রয়েছে। সাহাবীদের জীবনের ক্ষেত্রে এই যুদ্ধের ঘটনাগুলো আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ এগুলোই ছিল তাদের জীবন এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কিনা তিনি মদিনাতে থাকতেন এবং মুসলিমরা সীমান্তে যুদ্ধ করছে, সেই অবস্থায় মদিনা একটি নিরাপদ শহর, ইসলামী খিলাফার রাজধানী, সেখানে থেকেও তিনি মুসলিমদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকতেন, পেরেশান থাকতেন। ওমর ইবনে খাত্তাবের সেই বিখ্যাত ঘটনা আমরা জানি যে তিনি সালাতে দাঁড়ানো থাকা অবস্থায় চিন্তা করতেন যে যুদ্ধের বাহিনীর ব্যবস্থাপনা তিনি কীভাবে করবেন, কীভাবে তাদের অর্থায়ন করবেন, কীভাবে তাদেরকে সুসজ্জিত করবেন, তাদেরকে মোতায়েন করবেন। তিনি এত পেরেশান থাকতেন যে সালাতে রত অবস্থায় তিনি যুদ্ধের সৈন্যবাহিনী নিয়ে চিন্তাভাবনা করতেন। কাজেই আমাদের এই আলোচনায় শেষের এই কথাগুলোর মাধ্যমে আমরা যেটা উপস্থাপন করতে চাচ্ছি যে আমরা কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বাকি মানুষদের উপরে চাপিয়ে দিতে চাই না। আমরা পুরো ইতিহাসকে আলোচনা করেছি প্রথম দিকের পর্বগুলোতে বিস্তারিতভাবে, প্রথম 18টি পর্বে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী, জীবনের বিভিন্ন ঘটনা টপিক অনুসারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং পরবর্তী সময়ে অভিযানগুলোর আলোচনা হয়েছে এবং সামনের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই আলোচনা সমাপ্ত হবে। এবং এই কাজে আমরা একটি বইকে অনুসরণ করেছি এবং সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে রচিত একটি বই, ডক্টর আলী আসসালাবি তার সেই বইটি। এবং সাম্প্রতিক সময়ে রচিত হলেও এটি আসলে মূলত একটি সংকলন, অর্থাৎ যে চিরায়ত ইসলামী ইতিহাসের বইগুলো রয়েছে ইমাম আত-তাবারির বই থেকে শুরু করে আল বিদায় ওয়া নিহায়া, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার যে রচনাগুলো সেগুলোই সেখানে উঠে এসেছে। তিনি মূলত একটি সংকলন করেছেন এবং কম নির্ভরযোগ্য বা দুর্বল বর্ণনাগুলোকে এড়িয়ে গিয়ে শক্তিশালী বর্ণনাগুলোকে সেখানে সন্নিবেশিত করেছেন। কাজে ইতিহাস মূলত একই ধরনের কিছু বইয়ের উপর ভিত্তি করেই সামনে দিকে এসেছে। আজকের পর্বের শেষের কিছু পয়েন্ট যা রয়ে গিয়েছিল তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য মুসলিমদেরকে উৎসাহিত করতেন এবং এই কাজে সেনাপতিদেরকে নির্দেশ প্রদান করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেনাপতি আবু উবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার কাছে একটি খুবই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ চিঠি পাঠিয়েছিলেন। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দা আল্লাহর দাস ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে উম্মতের আমিন বিশ্বস্ত ব্যক্তি আবু উবাইদা আমর ইবনে জাররাহ তার প্রতি। ওমর বলছেন, সালামুন আলাইকা, তোমার উপরে শান্তি। আমি প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ নিকট প্রশংসা বর্ণনা করছি এবং আপনাকে গোপন কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে সতর্ক করছি এবং তাদের ব্যাপারে সতর্ক করছি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সেই আয়াতকে ওমর ইবনে খাত্তাব উল্লেখ করেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بلو যে তোমাদের নিকট যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের বিবি, তোমাদের বাসস্থান বা গোত্র, তোমাদের অর্জিত সম্পত্তি, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, এগুলো যদি, এই আটটি বিষয় যদি আল্লাহ তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করা থেকে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। এবং আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত প্রদান করেন না। এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি শেষ করলেন এবং তিনি বললেন, সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ। আল্লাহর সেই বিধান কী তাফসিরে এসেছে, সেটা হচ্ছে কঠিন শাস্তি। এটাই ছিল ওমর ইবনে খাত্তাবের চিঠির সমাপ্তি। তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে কুরআনের আয়াত লিখে পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে জানিয়ে দিয়েছেন যে যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ থেকে, আল্লাহ তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে তোমাদের এই বিষয়গুলো, তোমাদের সন্তান, পিতামাতা, ভাই, গোত্র, ব্যবসা বাণিজ্য, বাসস্থান, এগুলো বেশি পছন্দনীয় হয়, তাহলে আল্লাহর শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো। সেনাপতি হিসেবে আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীর সামনে ওমরের এই চিঠিকে পড়ে শোনালেন এবং তারা সবাই আল্লাহর রাস্তায় এই যে দায়িত্ব পালন করা, তার যে মহা গুরুত্ব এবং দায়িত্ব, সেটাকে নিজেদের কাঁধের উপর বুঝতে পেরে আবেগ আক্রান্ত হলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই উম্মতের মনোবলকে বৃদ্ধি করতেন, তাদেরকে শাস্তি দিয়ে নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম মুজাহিদিনদেরকে শাহাদাতের যে মাহাত্ম্য, মর্যাদা, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেনাপতিদেরকে নির্দেশ দিতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে যে চিঠিগুলো তিনি পাঠিয়েছেন সেখানে বহু দলিল রয়েছে এই প্রসঙ্গে। তিনি চিঠিগুলো সৈনিকদেরকে পড়ে শোনাতেন এবং সেখানে তিনি বলতেন যে যদি তোমরা আল্লাহর জন্য নিহত হও তাহলে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে, আর যদি বেঁচে থাকো তাহলে সুখী জীবন লাভ করবে। পার্থিব বিষয়ে ব্যস্ত হয়ে যাওয়া বা পূর্ণ মনোযোগী হয়ে যাওয়ার ক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং এই প্রসঙ্গে একটি বিখ্যাত ঘটনা দিয়ে আমাদের আলোচনা শেষ হচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চাইতেন না যে সাহাবায়ে কেরাম কোনো স্থায়ী কাজ, যে কাজের জন্য সবসময় ফুল টাইম লেগে থাকতে হয়, যেমন চাষাবাদ বা এই ধরনের ব্যবসা বাণিজ্য, সেগুলোর সঙ্গে তারা জড়িয়ে পড়েন। ওমর ইবনে খাত্তাব সিরিয়ার সফর করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে সিরিয়ার যে মনোরম ভূমি, উর্বর শ্যামল অঞ্চল, শস্য শ্যামল অঞ্চল, উপত্যকা, বাগান, উদ্যান, এগুলো তিনি দেখলেন। সাহাবায়ে কেরাম সেখানকার সেই অবস্থা দেখে সেখানে তারা কেউ কেউ জমি ক্রয় করে চাষাবাদ, ক্ষেত খামার করা শুরু করলেন। সেখানে প্রচুর ফল ফসলাদি উৎপন্ন হতো, যেটা কিনা আরব অঞ্চলে হতো না। পুরো সংবাদ ওমর ইবনে খাত্তাবের কাছে আসলো। ওমর ইবনে খাত্তাব ফসল কাটার মৌসুম পর্যন্ত অপেক্ষা করলেন। যখন মৌসুম আসলো ফসল কাটার, তিনি নির্দেশ দিলেন প্রত্যেকটি খামার আগুন জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দাও। তার আশ্চর্য হয়ে গেলেন যে খলিফা এই ধরনের একটি কাজ কেন করলেন। তখন তিনি তাদেরকে বললেন যে যদি তোমরা চাষাবাদের কাজ করা শুরু করে দাও, ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যাও, তাহলে তোমাদের আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকলো? তোমরা তো বাকি লোকেদের মধ্যেই হয়ে গেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন মানুষের সঙ্গে যুদ্ধ করতে এবং তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে। অন্য বর্ণনা এসেছে তিনি বলেছেন যে মানুষের সঙ্গে যুদ্ধ করতে এবং তাদেরকে ইসলামের দিকে আনতেই আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব তাদেরকে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে তোমরা হচ্ছে একটি যোদ্ধা জাতি, প্রত্যেক সাহাবি মানে একজন মুজাহিদ। এক্ষেত্রে এই বিষয়টি আমরা বোঝার সুবিধার জন্য চিন্তা করতে পারি যে বর্তমান দুনিয়াতেও বহু রাষ্ট্র রয়েছে, বহু অমুসলিম রাষ্ট্র রয়েছে, যারা কিনা তাদের নাগরিকদের উপর বাধ্যতামূলক করে দেয় যে তাদেরকে অবশ্যই মিলিটারিতে সার্ভ করতে হবে এবং এই বিষয়টিকে একটি রাষ্ট্র তার নাগরিকদের উপর চাপিয়ে দিয়ে থাকে। বিস্তারিত উদাহরণের দিকে না গিয়ে আমরা এতটুকু বলতে পারি যে সাম্প্রতিক অতীতে যিনি নিহত হয়েছেন মুসলিম মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী, তার একটি বিখ্যাত ঘটনা রয়েছে যে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমেরিকান সরকারের পক্ষ থেকে যে আপনাকে অবশ্যই ভিয়েতনামে গিয়ে আমেরিকার পক্ষে যুদ্ধ করতে হবে। তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন, তার মেডেল ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মুহাম্মদ আলী তার যে ন্যায়বোধ সেখান থেকেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে ভিয়েতনাম যুদ্ধ ছিল একটি অন্যায় যুদ্ধ। যাই হোক, সেই ঘটনা আমাদের সামনে এটা প্রমাণ করে যে অনেক রাষ্ট্রই রয়েছে যারা নাগরিকদের উপরে বাধ্যতামূলক করে দেয় যে তোমাদেরকে অবশ্যই সেনাবাহিনীতে সার্ভ করতে হবে। ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তোমরা যদি চাষাবাদই শুরু করে দাও তাহলে আমি তোমাদের উপরে সেই একই ব্যবস্থা নেব যেটা আমি অমুসলিমদের উপর নিয়েছি, তোমাদের উপরে জিজিয়া ট্যাক্স আরোপ করব, কারণ এই ট্যাক্স অমুসলিমদের কাছ থেকে গ্রহণ করা হয়ে থাকে। অথচ তোমাদের কাজ হচ্ছে আল্লাহর সৈনিক হিসেবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। সুতরাং ওমর ইবনে খাত্তাব তাদেরকে ব্যবসার অনুমতি দিতেন, কিন্তু এমন কোনো কাজে তিনি তাদেরকে অনুমতি দিতেন না যেটা তাদের কাছ থেকে ফুল টাইম কমিটমেন্ট বা সব সময় সেই কাজের পেছনে লেগে থাকতে হবে, অন্য কিছু করার জন্য অবসর থাকবে না, এই ধরনের কাজে তাদেরকে নিয়োজিত হওয়ার অনুমতি দিতেন না। সুতরাং তারা অনেকটাই ফ্রিল্যান্স ওয়ার্কার হিসেবে বা সিজনাল ওয়ার্কার হিসেবে কোনো এক সময় কাজ করতেন, কিছু উপার্জন করতেন, তারপর আবার তারা মুক্ত স্বাধীন ফ্রি হয়ে যেতেন। এভাবে তারা তাদের জীবিকা অর্জন করতেন। কৃষিকাজের মতো স্থায়ী পেশায় মুসলিমরা ব্যস্ত হয়ে যাক, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চাইতেন না। কারণ একজন কৃষককে নিয়মিত কাজ করতে হয়, পুরো মৌসুম কাজ করতে হয় ফসলের উৎপাদন পর্যন্ত। কাজে এই পেশার কারণে কৃষক একেবারে সেই জমির সঙ্গে আটকে থাকে, অন্য কোনো কাজ করার মতো সময় সুযোগ তার সাথে থাকে না। এখন এই বিষয়ের বিপরীতে যদি আমরা আমাদের বর্তমানে যেভাবে মানুষ জীবনধারার সঙ্গে অভ্যস্ত সেটা তুলনা করি, অধিকাংশ মানুষ বর্তমানে চাকরি বাকরি করার মাধ্যমে জীবিকা অর্জন করছে। সবাই পুরো মাস কাজ করে এবং অপেক্ষা করে যে মাসের সেই নির্ধারিত তারিখটি কখন আসবে, কখন আমি আমার অ্যাকাউন্টে বেতনের টাকাগুলো পাব। এই ধরনের কাজের মাধ্যমে মূলত আমরা একটা আধুনিক দাসত্বের শিকল নিজেদের উপরে চাপিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে ওমর ইবনে খাত্তাব যদি এরকম জীবনধারা দেখতেন যে মুসলিমরা এই ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে, না জানি কী প্রতিক্রিয়া তিনি দেখাতেন। ওমর ইবনে খাত্তাব এটাই চেয়েছেন যে আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম তারা যেন এই ধরনের কাজে আটকে না যান। তাদের মূল কাজ আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা, ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এবং এই কাজ করার জন্য তাদের হাতে প্রচুর সময় প্রয়োজন। এবং এর জন্য যে রিজিকের প্রয়োজন সেটা আসবে কোত্থেকে? সেটা আসবে গনিমতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সীমিত সাধ্য অনুসারে এই আলোচনাকে সমাপ্ত করছি। আগামী পর্বে আমাদের এই পুরো সিরিজ সমাপ্ত হবে, সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর যে ঘটনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।